失せないもいさりメジャービートメジャービートメジャービートメジャービートメジャービートBustin' like this, scratch it so nice, gotta hear it twice. Get nasty, cow fucker, bust the new chain. এরি নে যাবি নে যাবি যাবি লগতে মুক লই তই নহলে নহলে হিয়াই নামানে ও এরি নে যাবি যাবি লগতে মুক লই তই নহলে নহলে হিয়াই নামানে ও সেনেহা সেনেহি কেতিয়ানো কৰিবি লাহে কৈ Oh, oh, oh.